Alors là, allez. Moi, je vais verser. चाबी गिरेगा बोले বিচারে তোমার পানি দেওয়ার লাগে كيف يعني كان يصور في السعودية هاي لازم انت تصوروني هنا نعم هو بس হ্যাঁ Thank you.